কেমন দেশে জন্ম আমার, কেমনে করিবাস। দিন পেরুতে সামনে দেখি কয়েক শত লাশ, হাইরে দিন পেরুতে সামনে দেখি কয়েক শত লাশ। কেমন দেশে জন্ম আমার, কেমনে করিবাস। দিন পেরুতে সামনে দেখি কয়েক শত লাশ, হাইরে দিন পেরুতে সামনে দেখি কয়েক শত লাশ। ও সে কালো মেঘের শোকের ছায়ায়, ও সে কালো মেঘের শোকের ছায়ায়, আধার ঢাকা বিল শুরু হলো দেশে একই লাশের মিছিল, হায় রে হায়। শুরু হলো দেশে একই লাশের মিছিল, মায়ের মুখে রাজারি সন্তানকে হারায়, ছেলে মেয়ের কান্না বিলাপ বাবাকে হারায়, হায় রে বাবাকে হারায়। মায়ের মুখে রাজারি সন্তানকে হারায়, ছেলে মেয়ের কান্না বিলাপ বাবাকে হারায়। কেউ হারালো ভাই বোনাবার, কেউ হারালো মা, কেউ হারালো স্বামী যে তার নেই যে উপমা। জমিন সবুজ আগের মতন, জমিন সবুজ আগের মতন, আকাশ আছে নীল লাশের মিছিল। শুরু হলো দেশে একই লাশের মিছিল, কালো মেঘের শোকের ছায়ায়, কালো মেঘের শোকের ছায়ায়, আধার ঢাকা বিল শুরু হলো দেশে একই লাশের মিছিল, হায় রে হায়। শুরু হলো দেশে একই লাশের মিছিল, স্বজনদের রোদন ধ্বনি করছে আকাশ বাড়ি, বেথায় বুকে অশ্রু ঝরে শুনলে আহাজারি, হায় রে শুনলে আহাজারি। স্বজনদের রোদন ধ্বনি করছে আকাশ ভারি, ব্যথায় বুকে অশ্রু ঝরে শুনলে আহাজারি। স্বজনরা কব জীবিত নহে, শুধু লাশটা চায়, মা জননীর চিৎকারেতে জ্ঞান হারিয়ে যায়। ও বুঝ মনের প্রশ্নের উত্তর, ও বুঝ মনের প্রশ্নের উত্তর, মায়ের বুকে কী। লাশের মিছিল শুরু হলো দেশে একি লাশের মিছিল কেমন দেশে জন্ম আমার কেমনে করিবার দিন পেরুতে সামনে দেখি কয়েক শত লাশ হাইরে দিন পেরুতে সামনে দেখি কয়েক শত লাশ ধন সম্পদ হারাই যদি দুঃখ থাকত না সন্তান হারা মায়ের জন্য কি হয় সান্ত্বনা আইরে কি হয় সান্ত্বনা ধন সম্পদ হারায় যদি দুঃখ থাকত না সন্তান হারা মায়ের জন্য কি হয় সান্ত্বনা দুঃখ সাগরে সুখের ঢেউ দুঃখ সাগরে সুখের ঢেউ আর তো থামে না স্মৃতির মিনার স্মরণ কালে কি বেদনা লাশের সারি চাই না দেখতে লাশের সারি চাই না দেখতে দুঃখ অনাবিল লাশের মিছিল শুরু হলো দেশে একি লাশের মিছিল কেমন দেশে জন্ম আমার কেমনে করিবাস দিন পেরুতে সামনে দেখি কয়েক শত লাশ হাইরে দিন পেরুতে সামনে দেখি কয়েক শত লাশ কালো মেঘের শোকের ছায়া কালো মেঘের শোকের ছায়া আধার ঢাকাবি শুরু হলো দেশে একি লাশের মিছিল হায় রে হায় শুরু হলো দেশে একি লাশের মিছিল হায় রে শুরু হলো দেশে একি লাশের মিছিল almadina.com almadina.com